আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনায় আপনাদের সাথে একটি ছোট্ট সূরা ও তার কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং খোঁজার চেষ্টা করব শুধুমাত্র কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের আয়াত দিয়ে যে ক্ষতিগ্রস্ত কে। সূরাটা হচ্ছে সূরা আসর, সবারই মুখস্থ আছে, মাত্র তিনটে আয়াত নাকি একটা দুটো আয়াত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, তিনটে আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এ বিরাট বিশাল তফসির আছে। তো আমরা ওয়াল আসরি যদি তফসির করি তো সময় নিয়ে তফসির করতে হবে, সেটা একটা দিন, একটা দিন বলতে এক ঘন্টা কমসে কম লাগবে। তো আমরা লাফি খুসর, লাফি খুসর নিয়ে আলোচনা করব, যেটা আল্লাহ তাআলা বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত। আপনারা ক্ষতি কাকে বলে বোঝেন? লাভ আর ক্ষতি, ক্ষতির অপোজিট হচ্ছে লাভ। আপনি যে কোনো কাজ করবেন সেই কাজের মাঝে লাভ চাইবেন। বাংলায় একটা কথা আছে, লাভে লোহা বয় আর বিনি লাভে তুলাও বয় না। লাভ যেখানে নেই সেখানে তুলো বোয়াবো না, কিন্তু যদি লাভ থাকে তাহলে আমি অবশ্যই লোহা বইতে রাজি আছি। এটা আমরা সাধারণত দুনিয়ার চালচলনে, আপনাকে যদি বলা হয় ভাই টেবিলটা একটু বাইরে দেন, আপনি দেখবেন গাছুলকানি, কেন এত ভারী জিনিসটা কেন তুলো। কিন্তু যখনই বলা হবে যে ঠিক আছে পাঁচটা রিয়াল দেবো কি দশটা রিয়াল দেবো, তখন কি করবেন আপনি? খুব চেষ্টা করবেন যত শক্তি আছে গায়ে ব্যয় করে আপনি টেবিলটাকে বাইরে নিয়ে যাবেন। এটা হলো দুনিয়ার লাভ। আর যদি বলা হয় আখেরাতে পাবেন, এই টেবিলটা সরিয়ে দিলে আপনি দশটা সওয়াব পাবেন, দশটা নেকি পাবেন কি দশটা গুনাহ সরে যাবে, সেটাও একটা লোভ এবং সেটাও একটা লাভ। তাহলে লাভ রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে। যারা ব্যবসা করেন তারা নিশ্চয়ই ভালো বোঝেন যে এই পানিটা আপনি কিনেছেন 80 পয়সাতে, আপনি বিক্রি করছেন কত? এক রিয়ালে। এখন এই পানিটা যদি আপনি 80 হালালায় কিনে 1 রিয়ালে বিক্রি করেন তাহলে 20 হালালা লাভ করলেন, আর যদি 80 হালালায় কিনে আপনাকে 70 হালালায় বিক্রি করতে হয় তাহলে লাভ হলো নোকসান হলো? নোকসান হলো, ক্ষতি হলো, খাসারা হলো। কারবিতে কি বলে? খাসারা, খাসারা, খাসারা না খেসারা, খাসারা, তার মানে ক্ষতি। খসর, খসর মানেই হচ্ছে খাসারা, খাসারা মানে হচ্ছে ক্ষতি। তার মানে আপনার ব্যবসাতে তাহলে যদি 10 হালালা করে 10 পয়সা করে নোকসান যায় তাহলে কত যায়? এটা হলো দুনিয়ার ক্ষতি, সাময়িক ক্ষতি। আর যদি এই এই পানিটা 80 হালালায় কিনলেন, 80 পয়সায় কিনলেন, ফ্রি দিলেন, কত ক্ষতি হলো আপনার? 80 হালালা পুরোটাই ক্ষতি হয়ে গেল। কিন্তু যদি আপনি নিয়ত রাখেন যে এটা নব কোথায়? আখেরাতে, পরকালে, তাহলে কি আপনার ক্ষতি হবে? পুরোটাই লাভ, তখন আপনার পুরোটাই লাভ। কারণ এই 80 হালালা যেটা আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন, দুনিয়াতে পুরোটাই ক্ষতি হলো ঠিকই, কিন্তু আখেরাতে পরকালে আপনি এর পরিপূর্ণ পাবেন, বরং এর থেকে আপনি 10 গুণ পাবেন, বরং 700 গুণ পাবেন, বরং আরো বেশি পেতে পারেন। তাহলে লাভ নোকসানের নিকটিটা বুঝুন, ওজনটা বুঝুন। ব্যবসায় যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি আপনার কারবারে ক্ষতিগ্রস্ত হন, তাহলে সেটা কত বড় ক্ষতি। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, অথবা আসরের নামাজের কসম করে বলছেন। আসরের নামাজের গুরুত্ব জানেন আপনারা? কেউ বলতে পারবে না? কোন একজন বলতে পারবে না? আসরের, যদি কারো আসরের নামাজ ছুটে যায় তার কত বড় গোনা? হ্যাঁ, কে বলতে পারবে? হ্যাঁ বলুন। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় বা ছুটে গেল তার যেন ধন সম্পদ সব কিছু, ধন সম্পদ পরিবার সব লুণ্ঠিত হয়ে গেল। আন্দাজ করতে পারছেন? তার মানে আপনার যদি টেলিফোন আসে বাড়ি থেকে, বাংলাদেশ থেকে, যে বাপরে তোর বউ, তোর ছেলে, তোর যত ধন সম্পদ সোনা দানা টাকা কুড়ি যা কিছু ছিল ডাকাতে নিয়ে চলে গেছে, আপনার হার্টফেল হবে না? হবে না। হার্টফেল না হলেও আপনার অবস্থাটা কি হবে? আর আপনি জোহরের নামাজ কি বলে আপনার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমালেন, ঘুমিয়ে এমন ঘুম দিলেন যে আসরের নামাজ ছুটে গেল, মাগরিবের সময় হয়ে গেল, ঘুম থেকে উঠে আপনার অবস্থাটা কি হবে? ওইরকম হবে? একরকম হবে না। কেন? ওটা হচ্ছে দুনিয়ার ব্যাপার, এটা হচ্ছে আখেরাতের ব্যাপার। আমরা সাধারণত আখেরাতের ব্যাপারে আল্লাহ করিম, আল্লাহ করিম, ফজরের নামাজ যদি ঘুমিয়ে কাটিয়ে দিই বেলা আটটা হয়ে গেল, কোনো সমস্যা আছে? উঠে ব্রাশ করতে করতে উজু করলাম, পড়লাম, না হয় জোহরের সাথে পড়ে নেব, অত ক্ষতি বুঝি না। কিন্তু যদি আপনার ওই দিনে পরীক্ষা থাকত, সকাল ছটায় আপনার পরীক্ষা, আর যদি আপনি আটটার সময় ওঠেন, তাহলে আপনার হৃদয় অবস্থা, মনের অবস্থাটা কি হতো? একরকম হবে? মোটেই না। আপনার ডিউটি, আপনার বেতন কাটা যাবে, ছটা থেকে ডিউটি, আপনি আটটা পর্যন্ত ঘুমিয়ে আছেন, ছুটে ছুটে ছুটে ছুটে গেলেন সেখানে গিয়ে মুদির আপনাকে বলে বাস গরম দেখালো, গরম দেখার বলে তোমার একদিনে বেতন কাটা যাবে কি দু ঘন্টা বেতন কাটা যাবে, মনটা কেমন হবে? কারণ এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট শাস্তি, এটি কাটে, কাটিংটা বড় কষ্ট, বলে টাকার মার বড় মার। তো এই যে লাভ ক্ষতির ব্যাপারটা, ক্ষতেনটা ভালো করে আমরা বুঝি, বিশেষ করে দুনিয়ার ক্ষতিটা খুব ভালো বুঝি, কিন্তু আখেরাতের ক্ষতির দিকে আমরা গুরুত্ব দিই না। কেন? কারণ হচ্ছে যে কালকে সকালবেলাতে সূর্য উঠবে, এদেরকে সন্দেহ করে? কেউ সন্দেহ করবে না, কাল সকালে সূর্য উঠবেই। কিন্তু এক সময় কেয়ামত হবে, মানুষের কি বিশ্বাস দুটোর মধ্যে পার্থক্য আছে নাকি হবে? বিশাল পার্থক্য আছে। অনেকে বলে জানি, হ্যাঁ হতে পারে, নাকি বলছে, শুনছি নাকি কবরে এই হবে, নাকি নাকি মানে কি, এতে কি আছে সন্দেহ? আচ্ছা, আপনার ইমান পরিপূর্ণ হয়নি, পাকা হয়নি, পাকাপোক্ত হয়নি, এই জন্য আপনি লাভ ক্ষতির মাঝে দুটো পার্থক্য করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন, তোমাদের মধ্যে কেউ কি চায় যে রোজ সকালে বাথানে যাবে, বাথান মানে ওয়াদি, মদিনার যে ওয়াদিতে পানি বয়ে যায়, দেখেছেন আপনারা ওই যে মদিনায় ইউনিভার্সিটি যেতে মাঝখানে যে ওয়াদি আছে, একটা ওয়াদি আকিক আছে, ওয়াদি বাথান আছে, এগুলো আছে। তো সেখানে সাধারণত উঠ চড়ে ঘাস পাতা থাকে, সেখানে ডেলি যাবে আর একটা করে গর্ভবতী উটনি পাবে, আল্লাহ আকবার, শুধু উটনি না, গর্ভবতী উটনি যাবে আর ধরে নিয়ে আসবে, সেখানে সেটা উটটা ধরে নিয়ে আসবে, গোনাও হবে না আর আত্মীয়তার বন্ধন ছেদন হবে না, মানে কোন প্রকারের কোন ক্ষতি হবে না, তুমি তোমার জন্য ফ্রি, তুমি নিয়ে এসো তুলে। আমরা একবার জামাল ফকিরের সাথে গেলাম এক ওয়াদিতে, মুরগি ধরে ধরে আনলাম, বুঝলেন, মুরগি মারি আর জবাই করি আর কি বলি, ফ্রি সেখানে ছেড়ে দিয়েছে। তো সেখান থেকে আপনার কোন না গোনা হবে আর না কিছু হবে। তো এইভাবে সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকেই চায় ডেলি সকালবেলা একটা করে উটনি পাবে, কি কম কথা নাকি, তাও আবার গাভীন উটনি, তার মানে কি বাচ্চা হবে, দুধ হবে, সবকিছু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করা, একটা ওই উটনি অপেক্ষাও শ্রেষ্ঠ। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি প্রত্যেক দিন মসজিদে আসেন, এসে একটা করে আয়াত শিক্ষা করেন, আপনি একটা উটনি পাবেন, যদি দুনিয়াতে সত্যি সত্যি পান তাহলে তো মসজিদে জায়গা দেওয়া যাবে না, দেওয়া যাবে, আল্লাহ আকবার, তাহলে তো লাইন দিতে হবে। আর যদি বলা হয় না কাল কেয়ামতে, তাহলে মাথা চুলকাবেন, কান চুলকাবেন, বলবেন না টাইম দেখি, আচ্ছা ঠিক আছে দেখবো, চেষ্টা করব, গাড়ি পাঠাবো, আচ্ছা পাঠাবেন দেখবো, খাবার দেবো, আচ্ছা ঠিক আছে, তাও দুনিয়ার লাভ রয়েছে, স্বার্থ রয়েছে, কিছু কিছু পুরস্কার, এই যে আমাদের ঘোষণা করা হয়েছে প্রত্যেক শুক্রবার, আপনাদের কাছে নিশ্চয়ই এলান গেছে, প্রত্যেক শুক্রবার এখানে এসার পরে, আজকেও আছে, আয়াত শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা হবে? সুরা ফাতিহাটা ভালো করে শিখবেন, ভালো করে পড়বেন, সুরা ফাতেহা না হলে নামাজ হবে না, ছোট ছোট সুরাগুলো ভালো করে পড়বেন, যারা ঠিক মতো মুখস্থ করেন না, যারা বলেন কুলহু আল্লাহু আহাদ, কুলহু আল্লাহু আহাদ, সাধারণ সমস্ত বাঙালি কুলহু আল্লাহু আহাদ, এরকম কি সঠিক নিয়ম সঠিক পড়তে জানেন? এহে দেনা সিরাতাল মুস্তাকিম, এহে দেনা, কেউ বলে মুস্তাকিম, কেউ বলে নাস্তাইন, বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি আছে, তো সেইগুলো যদি ঠিক করে দেব, এলান দেওয়া হলো, তারপরে আপনার পুরস্কার আছে বলা হলো, গাড়ি পাঠিয়ে লোক আনতে যাওয়া হলো, তবুও দেখা গেল সেই তারাই আছে যারা থাকে, যারা লাভেও থাকে নোকসানেও থাকে এ তারাই আছে, বাকি নতুন করে লাভ গ্রহণ করব, লোভ থাকবে, মানুষ আগ্রহের সাথে এসে শিক্ষা করবে, যে একটা আয়াত শিক্ষা করা মানেই হচ্ছে একটা উটনি অপেক্ষা শ্রেষ্ঠ, সেই জিনিসটা মানুষের ভিতরে নেই, কেননা বিশ্বাস ক্ষীণ, ইমান হচ্ছে দুর্বল, ইমান হচ্ছে দুর্বল, ইমানের দুর্বলতা সত্যি কঠিন। দেখেন আল্লাহ তাআলা, আমি বলতে বলতে অন্য জায়গায় চলে যাওয়ার সমস্যা নাই, আমি আলোচনা করতেই থাকবো পরপর, বিষয়টা বিশাল। আল্লাহ তাআলা বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ জিজ্ঞেস করছেন, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সেই সম্মানিত প্রভু থেকে তোমাকে কে উদাস করে রেখেছে, কে ধোকায় ফেলে রেখেছে, কে জিজ্ঞেস করছেন? সৃষ্টিকর্তা, তিনিই মানুষকে সৃষ্টি করছেন, তিনিই মানুষকে জিজ্ঞেস করছেন যে আমি সৃষ্টিকর্তা, আমার সম্পর্কে তোমাকে কে ধোকায় ফেলে রেখেছে, আল্লাহ জানেন না? আল্লাহ উত্তর দিয়েছেন নিজেই, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আল্লাহ সময় নেই, আল্লাহ সময় হয় না, আল্লাহ ঘুমিয়ে যায়, আল্লাহ এই, আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না। মায়েশ ভান্ডারী গান শুনেছেন? গান শুনবেন, ইমান তাজা হবে, আউযুবিল্লাহ, ইমান নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না, সারা দিনটা খেটে খুটে, মাইনের বেলায় দুই আনা, আল্লাহর বেলায় আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না, খবরদার এসব গান শুনবেন না, আল্লাহ বলে ডাকার সময় নেই। আরে তোর খেটে খুটে খাটা খাটা খাটা খাটনিতে, তা তোর তোর পরিশ্রম করাতে, তোর কাজের বেলাতেও আল্লাহকে ডাকা হয়, কিন্তু আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না, এটা কি উদ্দেশ্য? নামাজ পড়ার সময় পেলাম না, চব্বিশটা ঘন্টা আল্লাহ দিয়েছেন সারা দিন রাতে, নামাজ পড়তে বড়জোর এক রাখাতে এক মিনিট লাগে, অনেকে তো আরো কম লাগে। আমাদের মসজিদে যারা নামাজ পড়ে তারা জানে, এক লোক, এক মুসল্লি আছে, দুই রাকাত নামাজ পড়তে আমাকে সেদিন একজন বললেন তেরো সেকেন্ড বলছে, আমি ঘড়ি ধরে দেখলাম 13 সেকেন্ডে দু রাকাত নামাজ শেষ। বিশ্বাস করবেন? আমার তো বিশ্বাস হয় না, তো বলছে আমি দেখলাম ঘড়ি ধরে 13 সেকেন্ড। আউযুবিল্লাহ, আছে এরকম লোক, টাকা টাক টাকা টাক, পায়ে হাতে যেন স্প্রিং লাগানো আছে, আর তসবি পরে না, খালি সুসু সুসু বাস উঠে পড়ল, সুবহানা রাব্বিয়াল আজিম, এতগুলো শব্দ তার মধ্যে খালি সুটা শোনা যায় আর উঠে পড়ে, সময় পায় না, এতগুলো সময় দেওয়া হলো সময় পায় না। মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে কে ধোকায় ফেলে রেখেছে, আমি উত্তর দিচ্ছি, আমি আল্লাহ, আমি নিজেই উত্তর দিচ্ছি, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কখনোই না, বরং তোমরা কেয়ামতের দিনকে মিথ্যা মনে করো। ওই যে লাভের নোকসানের দিন, যেদিন লাভ হবে নোকসান হবে, কারণ দুনিয়া হচ্ছে মাজরাআ, আর এখানে আশা করি মাজরাআ সবাই বুঝেন, আমাদের দেশের লোকে বুঝতে না পারে, মাজরাআ মানে কি, মাজরাআ মানে কি, বাংলা বলেন মাজরাআ মানে কি, মাজরাআ মানে বাগান, ক্ষেত, ফসলের মাঠ, যেখানে ফসল লাগানো হয়, মাজরা। তো দুনিয়া হচ্ছে মাজরা, এখানে ফসল লাগান, আর পৌষ মাস কখন আসবে, যখন ধান কাটবেন, এটা কখন, কেয়ামতে। তো এই যে আমরা ফসল অনেক সময় লাগাচ্ছি, তাই তো ধান পাবো না পাবো না, যারা বিলের ধারে বাস করেন, বিলে ধান ছড়ান, তাদের গ্যারান্টি নেই, বিলে ধান হবে না হবে না, ধান হবে না হবে না, এইরকম মানুষের কি থাকে, দ্বন্দ্ব থাকে, ফলে ধান চাষ করতে তাদের ইচ্ছা হয় না, কারণ পাবো না পাবো না নিশ্চয়তা নেই। ঠিক আখেরাতের কাজ করতে, আখেরাতের ফসল ফলাতে, আখেরাতের ফসল রোপণ করতে বপন করতে সন্দেহ হয়, দ্বিধা হয়। কেন না কালকে জানি, জানি পাবো না পাবো না। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তোমরা কেয়ামতের দিনকে মিথ্যা মনে করো, কেয়ামতের দিনে সন্দেহ করো। ইন্না আলাইকুম লাহাফিজিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা মজুদ আছেন, সেটাও তোমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস করেন সঙ্গে আমাদের ফেরেশতা আছেন? এটাও বিশ্বাস হয় না। ইয়ালামুনা মা কিরামান কাতিবিন, ইয়ালামুনা মা তাফালুন, কিরামান কাতিবিন, তারা কিতাবাত করছেন, লিখছেন, তোমরা যা করো তা লিখা হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, এবং একদিন তুমি নিজে পড়বে, নিজে দেখতে পাবে, ভিডিও হচ্ছে। এই যে এই ভিডিও ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন দেখবেন, ইউটিউবে আছে, আপনার ছবি এই যে নোট করা হচ্ছে, আমি যে কথা বলছি নোট করা হচ্ছে, দেখতে পাবেন। কেয়ামতে এইরকমই দেখতে পাবেন চোখের সামনে। এই যে এটাকে বলে প্রজেক্টর, এই প্রজেক্টরের মাধ্যমে এখানে সব দেখানো হবে। আল্লাহ তাআলা কেয়ামতে প্রজেক্টর লাগিয়ে দেবেন, আপনি নিজে দেখবেন কোথায় আপনি, কোন রুমের ভিতরে, কোন জঙ্গলের ভিতরে, কোন মাটির উপরে আপনি দাঁড়িয়ে কোন পাপটা করেছেন অথবা ভালো কাজ করেছেন, সব দেখতে পাবেন প্রজেক্টরে। এটা তোমরা বিশ্বাস করো না, আর এই বিশ্বাস না করার ফলেই তোমরা খাসারাতে আছো। খাসারাটা কি জন্য? বিশ্বাস হয় না। ব্যবসায় অনেক মানুষ ব্যবসা ধরে, তার মধ্যে দ্বন্দ্ব থাকে, তার লেট লাভ হবে না হবে না, ঠিক মতো পরিচর্যা করে না, ঠিক মতো মেহনত করে না। যে সময় পণ্য নিয়ে যেতে হবে, মনে করুন হাটে বিক্রি হবে আপনার পণ্য, সেই পণ্যটা আপনি গেলেন 10টার সময় উঠলেন, বাবুর মতো উঠলেন না, দেখবেন কোন কোন ব্যবসায়ী আছে সকাল সকাল, বরং ফজরের নামাজের আগে সব রেডি করে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়ল। আল্লাহুম্মা বারিক লানা ফি বারিক লি উম্মতি ফি আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, এই দোয়া কার জন্য? সমস্ত উম্মতের জন্য, যে হে আল্লাহ তুমি আমার উম্মতের প্রত্যুষে বরকত দাও। প্রত্যুষে মানে সকাল সকাল, সকাল সকাল যারা কাজ করবে, প্রথম প্রথম যারা কাজ করবে তাদের বরকত দাও। দেখবেন আমাদের দেশে যারা পাড়া গ্রামে বাস করেন তাদের মধ্যে প্রচলিত আছে, যে চাষি ফজরের পর পর লাঙল নিয়ে যায়, প্রসিদ্ধ আছে যে এই লোক সাংঘাতিক, ফজরের নামাজ পড়েই বেরিয়ে গেল, এমন কি চা মুড়িও খায় না, মুড়িটা গামছায় বেঁধে নিয়ে মাঠে গিয়ে খায়, সেখানে চাষ দেয়, চাষ দিয়ে আগে কাজ সারবে তারপর সে স্বস্তি পাবে, এই হলো চাষি। সকাল সকাল আপনি পণ্য নিয়ে যাবেন, আপনাকে যেতে হবে বাজারে হাটে, আর আপনি ঘুমিয়ে থাকলেন, বাবুর মতো উঠলেন, এ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, এ লাভবান হবে না, বা হাটে বাজারে লুট হয়ে গেল, সমস্ত মাল সবাই কিনে ফেললো, আপনার মালটা শেষে কে কিনবে? সকাল সকাল আপনি গেলেন না, যে সময় যাওয়া দরকার আপনি গেলেন না, সুতরাং আপনি ক্ষতিগ্রস্ত। আপনি চাকুরে মানুষ, চাকুরে মানুষ নিয়ম হল দোকানে আসবেন সকাল সকাল, মনে করুন আপনার কথা জন্য বলি 8টার সময়, নিজের দোকান হলে তো বলতে হবে না, নিজের দোকান বা নিজের ভাড়াইটা পাগলেও বোঝে, কিন্তু মুশকিল হল কাফিলের ডিউটি হলে। 8টার সময় যদি ডিউটি হয় তো দেখবেন ঠিক 8টার সময় এলো, 8:05-10 কাফিল যদি বলে দেরি হলে কেন, বলছে খাস দেখায় কেস মুশকিলা, ঠিক কিনা এটা আপনি অ্যাডজাস্ট করতে বলেন করতে করতে পারেন। কিন্তু যারা মুখলিস, মুখলিস মানে আন্তরিক, যারা আমল করতে চায়, যাদের মনে মধ্যে যে আমার রোজগারে যেন হারাম না ঢোকে সেই রকম চায়, তারা ঠিক 5 মিনিট আগে আসবে, তবুও 1 মিনিট পরে আসবে না। সমস্যা কি 5 মিনিট আগে এলে? 5 মিনিট আগে এসে দোকানটা খোলো, দোকান বা তোমার ডিউটি যেখানে আছে সেই ডিউটিতে তুমি জয়েন করো, তাতে তোমার লাভ আছে, নোকসান নেই। এ হচ্ছে চালাক চাকুরে, যে চাকুরে তার চাকুরিতে লাভবান হতে চায় তার উচিত হল কিছু সময় বেশি যাক তবু যেন কম না যায়। এই হল লাভ আর ক্ষতির খতিয়ান আপনাদেরকে বললাম। এবারে আল্লাহ তাআলা কসম করে বলছেন, আসরের কসম। আসরের কসম কেন বললেন? আসরের নামাজের কসম যদি হয় তো নামাজের গুরুত্ব একটা বুঝলেন, যে সে নামাজের এত বড় গুরুত্ব, যদি আসরের নামাজটা ছুটে যায় তাহলে আপনার ধনসম্পদ পরিবার পরিজন যেন লুণ্ঠিত হয়ে গেল। আর দ্বিতীয় একটা হাদিস আছে যে হাদিসে আসরের নামাজ ছুটে যাওয়ার বিশাল ক্ষতির কথা বলা হয়েছে, কে বলতে পারবে? জঙ্গল মে কই বাঘ হ্যায়? হ্যাঁ, কেউ জানেন না? যদি আসরের নামাজ ছুটে যায় তাহলে তার কি অবস্থা হয়? যদি জানেন তাহলে বলেন, আর না হয় মুখ খুলবেন না। মান ফাতাতহু সালাতুল আসরি ফাকাদ হাবিযাত মাউতু কাআন্নামা উতিরা আহলুহু মালুহু হলো। এটা হচ্ছে হাবিযাত আমালুহু বা হাবিতা আমালুহু, তার মানে তার সমস্ত আমল পণ্ড হয়ে গেল। শুনেছেন কোনদিন? নিশ্চয়ই শুনেছেন, আমরা শুনি কিন্তু মনে রাখি না, মনে হয় যেন কোনদিন শুনিনি। নতুন হাদিস হুজুর, নতুন হাদিস বলছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছুটে গেল তার যেন কি হল? সমস্ত আমল পণ্ড হয়ে গেল। আল্লাহ আকবার! তাহলে আসরের গুরুত্ব কতটুকু বুঝুন। আসরের গুরুত্ব এত বিশাল যে তার জন্য আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আর সালাতে উস্তা, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই যে বলা হয়েছে, তো সালাতুল উস্তা, সালাতুল উস্তা মানে আসরের সালাত। এটা অনেক মুফাসসিরি বলেছেন আসরের সালাত, তো এই জন্য গুরুত্ব বেশি, তার জন্য আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আর সময়, সময়ের গুরুত্ব তো অবশ্যই আছে, যে সময়কে চেনে না, সময় সম্পর্কে আল্লাহ কিয়ামতে প্রশ্ন করবেন। আর যে সময়কে চেনে না, সে নিজেকে চেনে না, নিজের আপনার নিজের কর্ম চেনে না, যাই হোক, তো সময়ের কথা গেল। আমাদের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে কি, লাফি খসর, খাসারা, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, কতভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখব খালি কোরআনের আয়াত থেকে, কেবল কোরআনের আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ফাতারাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ইসারিউনা ফিহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা فَعَسَى اللَّهُ أَنْ يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِنْ عِنْدِهِ فَيُصْبِحُوا عَلَى مَا أَسَرُّوا فِي أَنْفُسِهِمْ نَادِمِينَ وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ إِنَّهُمْ لَمَعَكُمْ حَبِطَتْ أَعْمَالُهُمْ فَأَصْبَحُوا خَاسِرِينَ এটা অবশ্য মুনাফিকদের ব্যাপারে আয়াতটা, কিন্তু জেনে রাখবেন যে আমভাবে যারা এ বিশ্বের সমস্ত মানুষ, আল্লাহ তাআলা কি বলছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা চারটে কাজ করে তারা নয়। চারটে কাজ কি কি? নম্বর এক, ইমান আনবে। ইমান কাকে বলে বুঝতে হবে, ইমানের রুকুন কয়টা বুঝতে হবে, কি কি বিষয়ে ইমান থাকে বুঝতে হবে, কি কি বিষয়ে ইমান যায় বুঝতে হবে, না হলে ইমান রক্ষা করতে পারবেন না। ইল্লাল্লাযিনা আমানু, শুধু ইমান আনলেই হবে না, তার সঙ্গে কিছু করতে হবে, ওয়া আমিলুস সালিহাতি, কাজ করতে হবে, শুধু কাজ করলে হবে না, সালেহা কাজ করতে হবে। আমাকে একজন বলবেন কাজ কখন সালেহ হয়, তার মানে আপনার কাজটা কখন ভালো কাজ হয়, আপনার কাজটা কখন, আপনার বহু রকমের কাজ আছে, কোন কাজটা ভালো? হ্যাঁ, কে বলতে পারবে, কাজ ভালো কখন হয়, আমল ভালো কখন হয়? হ্যাঁ, তরিকা অনুযায়ী হবে, প্রত্যেক কাজ তখনই ভালো কাজ হবে যে কাজ আল্লাহর জন্য করা হবে, আর সেই কাজটা কার তরিকা অনুযায়ী হবে, আপনার নিজের মন গড়া তরিকা না, আপনার বাবা, আপনার ন্যাংটা বাবা, আপনার পীর বাবা, আপনার অমুক বাবা, আপনার তমুক বাবার তরিকা অনুযায়ী না, আপনার হুজুরের তরিকা অনুযায়ী না, কার তরিকা অনুযায়ী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি হয় সেটা ভালো কাজ। তাহলে ইমান আনলেন, ভালো কাজ করলেন, আর দুটো কাজ কি? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত করতে হবে, সত্যের ওসিয়ত করতে হবে। এই জন্য আমরা আপনারা সবসময় শোনেন, প্রথমে প্রথম ফরজ হল ইমান আনয়ন করা, ইলম। দ্বিতীয় ফরজ কি? আমল করা। তৃতীয় ফরজ কি? দাওয়াতের কাজ করা। আপনি যেটা জানলেন, শিখলেন, আপনি মানলেন, বাস যথেষ্ট। চাচা আপন যান বাঁচা, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে না, অপরকে বাঁচাতে হবে, অপরকে বাঁচাতে হবে। তাহলে অপরকে বাঁচাতে হলে এক অপরকে ওসিয়ত করতে হবে। আপনি শুরু করবেন কোথা থেকে? আপনার আপনার যে বাঁচাও, বাঁচাও নিজেকে, বাঁচাও তারপর কাকে বাঁচাও? প্রথমে নিজেকে বাঁচাও, তারপর পরিবারকে বাঁচাও, আস্তে আস্তে আস্তে আস্তে গ্রামকে বাঁচাও, দেশকে বাঁচাও, পৃথিবীকে বাঁচাও। কিন্তু শুরু করা কোথেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুতরাং বাঁচাও, বাঁচাতে গেলে আপনাকে ওসিয়ত করতে হবে এক অপরকে, ভাই এটা করতে হয় না, ভাই এটা করো, ভাই এটা করো, ভাই এটা করতে হয় না, ভাই এটা করো। তারপর আর একটা কাজ আছে, এটা বড় কঠিন কাজ। আগের গুলো সহজ, কিন্তু সহজ বলে না, ওই তিনটেতেই আপনার এমন একটা জিনিস আছে যে ওই তিনটেতেই কঠিন। ইমান আনাও কঠিন, আমল করাও কঠিন, আর দাওয়াতের কাজ করাও কঠিন, ওসিও তো বড় কঠিন। আর সেই তিনটে কাজকে করার জন্য যে কঠিন কাজটা আপনাকে করতে হবে, তার জন্য কি করতে হবে? কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য বলা হয়েছে ওয়াতাওয়াসাও বিস সাবর। দেখেন আমরা সবুর বলি না, সবর, সবর নেই রে, সবুর করিস না কেন? এটা হচ্ছে আরবি শব্দ। সুতরাং ধৈর্যের ওসিয়ত করতে হবে এক অপরকে, ধৈর্যের ওসিয়ত করতে, ভাই ধৈর্য ধরো, ভাই ইমান ইমান আনতে গেলে ধৈর্য। আপনি ইমান এনেছেন, দেখবেন একজন নন মুসলিম যখন ইমান আনয়ন করে, ইমান আনে, তখন তার কত কঠিন অবস্থা হয়। এখন কোন মুসলিম অমুসলিমকে বলে এই মুসলমান হচ্ছে না কেন, ইসলাম কেমন, সে খুব প্রশংসা করে, হ্যাঁ হ্যাঁ মিয়া মিয়া খুব কোয়েস, খুব ভালো, তুমি মুসলমান হচ্ছে না কেন? ফি মুশকিলা, আমাদের বাড়িতে বউ আছে, ছেলে মেয়ে আছে, সব বাপ-মা আছে, টাকা পয়সা, ঘর বাড়ি বিশাল সবকিছু, সব ছাড়তে হবে। ইমান আনার পরেও দেখা যায় যে অত্যাচার চলে, কেন এই তুই আবার ফিরে আয় নিজের ধর্মে ফিরে আয়, তার প্রতি অত্যাচার করা হয়। আর এইসব খবর আপনারা নিশ্চয়ই জানেন, সাহাবাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, বালির উপরে, গরম বালির উপরে শোয়ানো হয়েছে, তাদেরকে চাবুক লাগানো হয়েছে, তাদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে, এখনো হয়। এখনো দেখবেন কোন পরিবেশে যখন কেউ মুসলমান হয়ে যায়, তখন তার পরিবার পরিজন, তার সমাজের লোক, তার পার্টির লোক, নিজের দলে ফেরাবার জন্য, নিজের কি বলে আপনার ধর্মে ফেরানোর জন্য কত রকম অত্যাচার করে। ধৈর্যের দরকার আছে, ভালো কাজ করতে গেলে ধৈর্যের দরকার আছে। আর এর শুধু নামাজটাই দেখেন, আপনার সবাই নামাজ পড়েন, সবাই তো যাকাত দেয় না, কিন্তু সবাই নামাজ পড়ে, সবাই হজ করে না, রোজাও সবাই রাখে, তো নামাজে কত ধৈর্যের দরকার, বিশেষ করে ফজরের নামাজ কত ধৈর্যের দরকার, আর রোজা, রোজাতে কত ধৈর্যের দরকার আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং আমলেও ধৈর্যের দরকার আছে, আর এটাতে তো ধৈর্য, দাওয়াতের ধৈর্য তো আছেই। দাওয়াতের ধৈর্য আপনি যদি দেখতে চান কে বেশি দাওয়াতের কষ্ট পেয়েছেন, যিনি দাওয়াতের নেতা, দাওয়াতের ইমাম, তাকে পাথর ছুড়ে মারা হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, আরো কত রকম অত্যাচার, কথার অত্যাচার, আল্লাহ আকবার, আজান কাসিরা, আজান কাসিরা, প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীনে দাওয়াত পৌঁছানোর জন্য। আপনিও, আপনি যেখানে দাওয়াত দিতে যাবেন দেখবেন আপনার বিরুদ্ধে কেউ কাফের বলছে, কেউ কাফের বলছে। যে এখন আপনি বর্তমানে একটা উদাহরণ নেন, আমি সাধারণত সবাই যেটা জানে সেটা বলছি, জাকির নায়েক নামে একজন দায়ী ডক্টর, তিনি আলেম নন, মানে আরবি পড়ুয়া আলেম নন, বাকি ইংরেজি, উর্দু বা অন্য নিজের ভাষায় পড়ুয়া আলেম, যে জানে সেই আলেম, জরুরি নয় যে আরবি পড়তে হবে, মামলাম আলেম না কিন্তু জ্ঞানী, জানেন, তিনি দাওয়াতের কাজ করছেন। এই লোকটার জন্য যার মন মতো হয় না, সে তার বিরুদ্ধে কত রকম কথা বলছে, কত রকম কথা বলছে, কেউ বলছে জাকির নায়ক, জাকির নায়ক, কেউ বলছে কাফির নায়ক। তো মোট কথা এইভাবে একটার পর একটা অপবাদ দিয়ে তার প্রতি কি করছে, নানা রকমের কষ্ট, নানা রকমের কথা শোনাচ্ছে এবং তাকে ছোট করছে, খাটো করছে। কি জন্য? যেহেতু তার মজহাব বিরোধী, সে যেটা বিশ্বাস করে তার বিপরীত কথা বলছে, সে যেটা মানে জানে তার বিপরীত কথা মনে হচ্ছে, তাই তাকে কাফের বলে দিচ্ছে। আপনি ধৈর্য রাখতে পারবেন না। আপনি যখন কারোর সঙ্গে তর্ক করবেন তখন বলবেন যে ওই কি বলে সৌদি আরবের প্রধান মুফতি, সৌদি আরবের প্রধান মুফতি এই কথা বলছেন, তখন আপনাকে বলছে কি ও ওই ফিতনাবাজ। বুঝতে পারছেন কার কথা বলছে? ইবনে বাজ বলছে না কি বলছে? ফিতনাবাজ। আবার একজন বলছে ও ওই কানা দাজ্জালের কথা বলছো। চিন্তা করতে পারেন কানা দাজ্জাল কেন বলছে? যেহেতু অন্ধ, আল্লাহ মুস্তাহ। এর থেকে বড় ধৈর্য আর কি আছে? আপনারা ফেসবুকে দেখেছেন যে বড় বড় দায়ীদের মুখে জুতো লাগানো আছে, কেউ জুতো মারছে, তারপরে তার মাথাটাকে তুলে অন্য মাথা লাগিয়ে কত রকমের অপমান করছে। তো আপনাকে ধৈর্য ধরতে হবে। অবশ্য আজকাল ফেসবুক মাশাআল্লাহ, ঘরে বসে রাজার মাকে গালি দেওয়া খুব সুবিধা ফেসবুকে, সামনাসামনি তো মুশকিল আছে, সেখানে হয়তো মার খাবে। আপনি আপনার জামাতে থেকে যাকে মন তাকে গালি দিতে পারেন, কিন্তু আমার জামাতে এসে আমাকে গালি দেন দেখি পারবেন? পারবেন না। তো এই ফেসবুক ঘরে বসে গালি দেওয়া হবে, অবশ্য অনেকে ধরা খাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, অনেকে যাই হোক। মোট কথা হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর, সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে খাসারা, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, আর যারা ইমান আনেনি, যারা কাফের, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে এবং আখেরাতে। দুনিয়াতে কিভাবে ক্ষতিগ্রস্ত হুজুর? দুনিয়াতে এই জন্য ক্ষতিগ্রস্ত, ইমান না আনলে আল্লাহর নির্দেশ কি, তাদের বিরুদ্ধে কি করো, জেহাদ করো। জেহাদ করে বলা হবে তোমরা ইমান আনো, আর না হয় আমাদেরকে জিজিয়া দাও। জিজিয়া দিয়ে, কর দিয়ে বাস করো। আমাদের শান্তির সাথে বাস করতে হলে, শান্তির সাথে বাস করতে হলে কি লাগবে? কর লাগবে। আর যদি শান্তি না চাও, যুদ্ধ চাও, তাহলে যুদ্ধ হবে, আর তার ফলে তারা লাঞ্ছিত হবে, তারা লাঞ্ছিত হবে, তাহলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হল। আর আখেরাতে গেলে তো ক্ষতিগ্রস্ত বলতেই হবে না। আখেরাতে গিয়ে তারা কি জান্নাত পাবে? অসম্ভব। কোন কাফের, কাফেরের জন্য জান্নাত না। সুতরাং যারা ঈমান আনেনি, যারা বেঈমান, যারা কাফের, যারা অবিশ্বাসী, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কয়েকটি আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলছেন কুল লিমাম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলো আসমান জমিনে যা কিছু আছে তা কার? আল্লাহ। কুল লিল্লাহ, বলো আল্লাহ। কাতাবা আলা নাফসিহির রাহমা, তিনি নিজের জন্য রহমত, করুণা লিপিবদ্ধ করেছেন, তিনি করুণাময়। তিনি করুণাময় না হলে আমরা বাঁচতে পারতাম না পৃথিবীতে, এত পাপাচারণ দেখে তাও তিনি সবুর করে রয়েছেন এবং আমাদের প্রতি করুণা করেছেন বলে আমরা বেঁচে রয়েছি। লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহ, তিনি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিয়ামতে জমা করবেন, এতে কোনো সন্দেহ নেই। যেমন কাল সকাল, রাতের পরে সকাল হওয়া বা তা সূর্য ওঠা কোনো সন্দেহ নেই, তেমনি কিয়ামত হবে এবং তোমাদেরকে জমা করবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ইমান আনবে না। আর তার মানে যারা ইমান আনবে না তারা ক্ষতিগ্রস্ত। এ গেল সূরা আনআমের ১২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, এটাও সূরা আনআমের 20 নম্বর আয়াত। সেখানেও বলা হয়েছে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ঈমান আনবে না, আর তার মানে যারা ঈমানদার নয় তারা ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবী, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, কেবল ঈমানদাররা ছাড়া। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 39 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি ফামান কাফারা ফালাইহি কুফরুহ ওয়ালা ইয়াযীদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়ালা ইয়াযীদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। এখানে এখানে খাসারা শব্দ আছে, খাসারা তার মানে যারা কুফরি করেছে, কুফরি মানে অবিশ্বাস, কুফরি মানে বেঈমানি, ঈমান আনেনি। সুতরাং কুফরি যারা করেছে তাদের কুফরি তাদেরকে কুফরি বৃদ্ধি করবে, আর আল্লাহ তাআলার কাছে এই কুফরি ক্ষোভ বৃদ্ধি করবে, রাগ বৃদ্ধি করবে। ওয়ালা ইয়াযীদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, আর যারা কাফের তাদের কুফরি তাদের ক্ষতি বাড়া, ক্ষতি ছাড়া কিচ্ছু বাড়াবে না, ক্ষতিই বাড়াবে। কাফের হলে মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে চলুন সূরা হুদের, সূরা হুদের কিছু আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, আল্লাহর রাস্তায় মানুষকে আসতে দেয় না, ফুসমন্ত্র পড়ে কিংবা টাকা পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে, কান ভাঙানি দিয়ে, যেমন করে হোক আল্লাহর রাস্তায় আসতে বাধা দেয়, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা আখেরাতের প্রতি অবিশ্বাসী, আখেরাত যে হবে, কেয়ামত যে হবে, অবিশ্বাসী। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া আই ইয়ুদাআফু লাহুম আল আযাব মা কানু ইস্তাতিউনা সামআ ওয়া মা কানু ইবসিরুন। তার মানে তারা আল্লাহকে পৃথিবীতে ব্যর্থ করতে পারবে না, আর তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই, কোনো বন্ধু নেই। কেয়ামতের দিনে তাদের আযাব দ্বিগুণ করা হবে, তারা শুনত না, তারা দেখত না। তারা কি অন্ধ ছিল, তারা কি কালা ছিল? না, যা শোনার দরকার তা শুনত না, যা দেখার দরকার তা দেখত না। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই নিজেদের ক্ষতি করেছে, তার মানে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর তারা যে মিথ্যারোপ করত তা তাদের কাছ থেকে ভ্রষ্ট, মানে যা ধারণা করত, যা মুসলিমদেরকে আরোপ করত তা সব ভ্রষ্ট হয়ে যাবে, কোনো কাজ তাদের কেয়ামতে কোনো কাজে আসবে না। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, আর তারাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আখেরাতে। দুনিয়াতে যা হলো হলো, দুনিয়াতে যারা কাফের তারা যদি জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বাসও করে তারা আখেরাতে ফল পাবে না। তাহলে বেশি ক্ষতিগ্রস্ত কোথায় হবে, দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين, যারা ইসলাম ছাড়া অন্য দিন কামনা করবে, অন্য দিন অনুসন্ধান করবে, ভাববে ইসলাম ছেড়ে যদি আমি খ্রিস্টান হই তাও আমি আল্লাহ সন্তুষ্টি পাব, কারণ আমাদের নবী ঈসা, আর ঈসা নবী আমাকে জান্নাতে নিয়ে যাবে। ইসলাম ছেড়ে যদি আমি ইহুদি থাকি, ইহুদির নবী হল মুসা, আর মুসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ইসলাম ছাড়া যদি আমি অন্য কোন ধর্ম, আমাদের ধর্মের গুরু হচ্ছে অমক, সে আমাকে স্বর্গে নিয়ে যাবে। যদি এইরকম ধারণা কেউ করে আল্লাহ তাআলার কাছে, ফালাইউকবালামিনহু, তার কাছ থেকে তা গ্রহণ করা যাবে না, আর ফালাইউকবালামিনহু, তার কাছ থেকে কোনো দিনই গ্রহণ করা হবে না, কোন ক্রমেই গ্রহণ করা যাবে না, ইসলাম ছাড়া কোনো দিন নেই। ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত নবীদের দিন কটা ছিল? একটা। তবে শরীয়ত বিভিন্ন বিভিন্ন ছিল, কিন্তু দিন একটাই, ইসলাম ইসলাম। তাহলে হুজুর এইসব দিনগুলো হলো কি করে? নিজেরা বানিয়ে নিয়েছে। নাসারা তাদের নাম নাসারা রেখেছে, ইহুদিরা তাদের নাম ইহুদি রেখেছে, হিন্দুরা তাদের নাম হিন্দু রেখেছে, বৌদ্ধরা তাদের নাম বৌদ্ধ রেখেছে। কিন্তু মূল ধর্ম, এমনকি আপনারা শুনবেন যারা ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ, এরা বলে ব্রাহ্মণ শব্দটা এসছে কোথেকে? ব্রাহ্ম থেকে। ব্রাহ্ম মানে ইব্রাহিম। তারাও বলে যে আমাদের আসল ধর্ম ইব্রাহিম। ইব্রাহিমী ধর্ম মক্কায় ছিল, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময়। আর সেই ইব্রাহিমী ধর্মটা কি ধর্মে পরিণত হয়েছে? যে ব্রাহ্মণ ধর্মে, পৌত্তলিক ধর্ম, মূর্তি পূজা ধর্ম। এমন কি কাবার ভিতরে কটা মূর্তি ছিল? আল্লাহু আকবার। তো এগুলো, এটি কি আসল আসল ধর্ম না পরিবর্তিত ধর্ম? পরিবর্তিত বিকৃত ধর্ম মানুষ বানিয়ে নিয়েছে, কিন্তু মূল ধর্ম হল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করতে চায়, মানতে চায় এবং তা মেনে তা পালন করে বাঁচতে চায়, ফালাই ইউকবাল মিনহু, তার কাছ থেকে তা গ্রহণ করা যাবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আসে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে কোথায় ক্ষতিগ্রস্ত কথা বলা হলো? আখেরাতে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আর পরকালে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততা। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতান ওয়া আকসারা আমওয়ালান ওয়া আওলাদা ফাসতামতাউ বিখালাকিহিম ফাসতামতাতুম বিখালাকিকুম কামা ইসতামতা আল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখালাকিহিম ওয়া কুনতুম كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون যা কাফেরদের চরিত্র, সেই কাফেরদের চরিত্র বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম ফি দুনিয়া, তাদের দুনিয়াতে সমস্ত আমল পণ্ড করা হবে। আখিরাত, কোন কাফের যদি ভালো কাজ করে, আমি তো প্রথমেই বললাম যে ভালো কাজ কাকে বলে, এখন আমরা মানলাম যে ভালো কাজ, যেমন লক্ষ টাকা দান করলো হাসপাতালে, একজন কাফের এক কোটি টাকা দান করলো দিয়ে হাসপাতাল বানিয়ে দিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা কি বলবো, হাসপাতাল বানানো ভালো কাজ? কিন্তু ইসলামের দৃষ্টিতে ভালো হয়নি, কি বাকি আছে? যিনি বললেন তিনি ঘুমিয়ে গেছেন এখন। প্রথম শর্তটাই বাকি আছে, কোটি টাকা খরচ করে হাসপাতাল বানিয়ে দিল, বেচারি কাজটা ভালো হলো না? ভালো হলো না কেন? প্রথম শর্তটাই বাকি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তুমি কাল্লে করলে কার জন্য? তাকে জিজ্ঞেস করেন, সে বলবে মানুষের জন্য। সে কি আল্লাহর জন্য করেছে? যদি নাস্তিক হয় সে মানুষের জন্য করেছে। আর যদি তার ঈমান থাকে যে ভগবান বলে কেউ আছে, আল্লাহ বলে কেউ আছে, কিন্তু অন্যান্য বিষয়ে কুফরি কাফের, তাহলে সে সঠিক ঈমান রাখেনি, যার ফলে সে তার ওই আমল, তার ওই কাজটা ভালো কাজ হল না, তার কাজটা পণ্ড হয়ে গেল, কোটি টাকা তার ফালতু হয়ে গেল, পণ্ড হয়ে গেল। ওয়াউলাইকা হুমুল খাসিরুন, আর তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত, এক কোটি টাকা ব্যয় করে যদি আমার লাভ না হয় তাহলে পুরোটাই ক্ষতি, পুরোটাই আমার ক্ষতি হয়ে গেল। আর একটি আয়াত বলে আমি শেষ করে দেবো, সময় শেষ হয়ে গেছে, অনেক কিছু আছে, আলোচনা বিশাল আছে, ইনশাআল্লাহ কোপট করতে থাকবো। আল্লাহ তাআলা বলছেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা, বলে দাও আমার মাঝে তোমাদের মাঝে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট। কে কে কে সাক্ষী? আল্লাহ তাআলা। অনেক সময়ে সাক্ষী ধোকা দেয়, অনেক সময়ে সাক্ষী মিথ্যা সাক্ষী দেয়, অনেক সময়ে সাক্ষী সঠিক সময়ে সাক্ষী দিতে চায় না, ভয়ে কিংবা স্বার্থপরতায়। কিন্তু আল্লাহ তাআলা কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণে, সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কেয়ামতে আপনার উকিলের দরকার আছে আর না সাক্ষীর দরকার আছে। আল্লাহর কাছে যখন বিচার হবে তখন সাক্ষী আল্লাহ রাখবেন, কিন্তু আপনাকে আপনার কাছে প্রমাণ করার জন্য, কিন্তু আল্লাহর কাছে সাক্ষীর দরকার নেই। কেন? আল্লাহ নিজেই সাক্ষী। আল্লাহর কাছে উকিলের দরকার নেই। কেন? আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইউ ওয়াকিল ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, যথেষ্ট, আল্লাহই যথেষ্ট উকিল হওয়ার জন্য, আল্লাহই যথেষ্ট সাক্ষী হওয়ার জন্য। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কেন? তিনি আসমান জমিনের তাম খবর জানেন। এ খবর কে জানেন? আল্লাহ জানেন। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ, যারা বাতিলের প্রতি ঈমান আনে, মূর্তির প্রতি ঈমান আনে, দুনিয়ার শক্তি পার্থিব শক্তির প্রতি ঈমান আনে, বস্তুবাদী যারা বস্তুবাদে ঈমান আনে, ওয়া কাফারু বিল্লাহ, কিন্তু আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, প্রতিপালক একজন আছেন, এটার প্রতি ঈমান আনে না, কুফরি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে বুঝলাম এখানে যে যারা কাফের তারা ক্ষতিগ্রস্ত, আখেরাতে বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তারা জাহান্নামে যাবে আর জান্নাত তারা খাসারায় যাবে, জান্নাত তাদের খাসারায় যাবে। জান্নাত লাভ হবে না মানে বিশাল ক্ষতি। যে জান্নাত পেলে চিরজীবন, আর জীবন বলে কোন জিনিস আছে? জীবনের শেষ আছে? জীবনের অন্ত আছে? নেই। চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকত, কিন্তু এখন চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকতে হবে। এই জন্য এই খাসারা হচ্ছে বিশাল খাসারা। অনেক আলোচনা বাকি আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাব, যদি আল্লাহ তাআলা আমাদের, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করবেন আলোচনার মাধ্যমে, কারণ আলোচনা এ হচ্ছে আল্লাহর জিকরের মজলিস, আর এর মাধ্যমে আমাদের ইমান তাজা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।